وَبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا পিতা মাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا তাহার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন তার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা যখন সে তার পরিবার বর্গ হইতে পৃথক হইয়া নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় লইল فَاتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا অতঃপর উহাদের হইতে সে পর্দা করিল অতঃপর আমি তাহার নিকট আমার রূহকে পাঠাইলাম সে তাহার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করিল قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِن كُنْتَ تَقِيًّا মারিয়াম বলিল আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকি হও আমি তোমা হইতে দয়াময়ের শরণ লইতেছি قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا সে বলিল আমি তো তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করিবার জন্য قَالَتْ أَنَّا يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا মারিয়াম বলিল কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যভিচারিণীও নই قَالَ كَذَلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا সে বলিল এইরূপে হইবে তোমার প্রতিপালক বলিয়াছেন ইহা আমার জন্য সহজসাধ্য এবং আমি উহাকে এই জন্য সৃষ্টি করিব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হইতে এক অনুগ্রহ ইহা তো এক স্থিরীকৃত ব্যাপার فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا তৎপর সে গর্বে উহাকে ধারণ করিল অতঃপর তৎস এক দূরবর্তী স্থানে চলিয়া গেল فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتْ قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا প্রসব বেদনা তাহাকে এক খর্জুর বৃক্ষতরে আশ্রয় লইতে বাধ্য করিল সে বলিল হায় ইহার পূর্বে আমি যদি মরিয়া যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিলুপ্ত হইতাম فَنَادَاهَا مِن تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا ফেরেশতা তাহার নিম্ন পার্শ্ব হইতে আহ্বান করিয়া তাহাকে বলিল তুমি দুঃখ করিও না তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করিয়াছেন إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا তুমি তোমার দিকে খর্জুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও উহা তোমাকে সুপক্ক তাজা খর্জুর দান করিবে فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. সুতরাং আহার করো, পান করো ও চক্ষু জুড়াও। মানুষের মধ্যে কাকে যদি তুমি দেখো তখন বলিও, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে মানত করিয়াছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ করিব না। فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا। অতঃপর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল। উহারা বলিল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিয়াছ। হে হারুন ভগ্নী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। قالوا كيف نكلم من كان في المهد صبيا। অতঃপর মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করিল। উহারা বলিল, যে কোলের শিশু তাহার সঙ্গে আমরা কেমন করিয়া কথা বলিব। قال انني عبد الله اتاني الكتاب وجعلني نبيا। সে বলিল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করিয়াছেন। وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়াছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করিতে। وبرًا بوالدتي ولم يجعلني جبارًا شقيًا। আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করিয়াছেন এবং তিনি আমাকে করেন নাই উদ্ধত ও হতভাগ্য। والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করিয়াছি, যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হইব। এই মারিয়াম তনয় ঈসা, আমি বলিলাম সত্য কথা যে বিষয়ে উহারা বিতর্ক করে। মা কানা লিল্লাহি আন ইত্তাখিযা মিন ওয়ালাদ সুবহানাহ ইযা কাযা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নহে, তিনি পবিত্র মহিমময়। তিনি যখন কিছু স্থির করেন তখন সে সম্পর্কে বলেন হও এবং উহা হইয়া যায়। وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা তাহার ইবাদত করো, ইহাই সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا فويل للذين كفروا من مشهد يوم عظيم। অতঃপর দলগুলি নিজেদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করিল, সুতরাং দুর্ভোগ কাফিরদের জন্য মহাদিবস আগমন কালে। اسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا لَكِنِ الظَّالِمُونَ الْيَوْمَ فِي ضَلَالٍ مُبِينٍ। উহারা যেদিন আমার নিকট আসিবে সেদিন উহারা কত স্পষ্ট শুনিবে ও দেখিবে, কিন্তু জালিমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। وَأَنذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهُمْ لَا يُؤْمِنُونَ।

মুত্তাকীদেরকে। ওয়ামা নাতানাযযালু ইল্লা বিআমরি রাব্বিকা লাহু মা বাইনা আইদিনা ওয়ামা খালফানা ওয়ামা বাইনা যালিক ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না যাহা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে ও যাহা এই দুইয়ের অন্তর্বর্তী তাহা তাহারই, এবং আপনার প্রতিপালক ভুলিবার নন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ফাআবুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তাআলামু লাহু সামিয়্যা। তিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও তাহাদের অন্তর্বর্তী যাহা কিছু তাহার প্রতিপালক, সুতরাং তাহারই ইবাদত করো এবং তাহার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তাহার সমগুণ সম্পন্ন কাহাকেও জানো? ওয়াকুলুল ইনসানু আইযা মা মিত্তু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ বলে, আমার মৃত্যু হইলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হইব? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়ালাম ইয়াকু শাইআ। মানুষ কি স্মরণ করে না যে আমি তাহাকে পূর্বে সৃষ্টি করিয়াছি যখন সে কিছুই ছিল না? ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশশায়াতীন সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি তো উহাদেরকে এবং শয়তানদেরকে সহ একত্র সমবেত করিবই, ও পরে আমি উহাদেরকে নত জানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করিবই। ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شِيعَةٍ أَيُّهُمْ أَشَدُّ عَلَى الرَّحْمَنِ عِتِيًّا। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে দয়ামের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাহাকে টানিয়া বাহির করিবই। ثُمَّ لَنَحْنُ أَعْلَمُ بِالَّذِينَ هُمْ أَوْلَى بِهَا صِلِيًّا। এবং আমি তো উহাদের মধ্যে যাহারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাহাদের বিষয়ে ভালো জানি। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। এবং তোমাদের প্রত্যেকই উহা অতিক্রম করিবে, ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পরে আমি মুত্তাকীদেরকে উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রাখিয়া দিব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا উহাদের নিকট আমার স্পষ্ট আয়াতসমূহ আবৃত্ত হইলে কাফিররা মুমিনদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও মজলিস হিসেবে উত্তম? وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا। ওদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি যারা ওদের অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُنْدًا। বলো, যাহারা বিভ্রান্তিতে আছে দয়াময় তাহাদেরকে প্রচুর ঢিল দিবেন যতক্ষণ না তাহারা যে বিষয়ে তাহাদেরকে সতর্ক করা হইতেছে তাহা প্রত্যক্ষ করিবে, উহা শাস্তি হোক অথবা কিয়ামতই হোক। অতঃপর তাহারা জানিতে পারিবে